بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، إخواني وأحبابي الكرام، أذيا مسألة مصرية بيانغرد دي نوازر وذور أحكام بيانغرد سلسلة مجي باب صلاة الضحى درف جنه وشي من الكتاب الملخص الفقهي للشيخ صالح الفوزان حفظه الله ورعاه وبارك الله في حياته وصحته. ekita yomaji adiya salat duha bujindu hochi salat duha ibamaji khata khode bude khutunum ma salat duha faradebo salat duar hukum ki kharahat faradebo ar khudun ajra se yan al babate kisu bayan gurim bi tawfiq min allah. ikhwani wa ahbabi al karam, mukhtasar gure hochi sale salat duha adiba salat al ishraq fula waqt ma jidiya hilla salat al awabin ho duha manish kole arad ele salat al awabin ho de salat al salat al duha salat al awabin salat al duha tay كسو حديثة سي مانيش كل صلاة الاشراق هو يكسو ضعفة سينا مجي تي لكن صلاة الضحى في أول وقتها صلاة الاشراق دي عموما دورها تفوري صلاة الضحى سيرها تفوري عشرها تفوري عرب بيشو فوري باري صلاة الضحى ركتو يدي بلولي بادي انا را خدو منشي بشاني كري بلولي دي اكوري بالالف جندو بلتيك وبراك دي اتنو جندو ينربطر فرنان جايسة سي ينربطر فرنان جايسة سي كسو عدل الله نرى منتو بيانگوري فلشر مجا حديث ابي هريرة رضي الله عنه تاني بيانگورد دي اوصاني خليلي عليه الصلاة والسلام بثلاث الله النبي عارت انه جدر وسيط جي بصيام ثلاثة ايام من كل شهر فتمر مت النور غدرا وركعتي الضحى ضحى النواس دراحت فرون يربع دي وان اوتر قبل ان ارقد ندي برا قد تداسي وتر النواس فرون تلي بذل ثابت ايه سنة ثابتة من النبي صلى الله عليه وسلم صلاة الضحى سنة. حديث أبي سعيد رضي الله عنه تائبا مجيو أسير رسول صلى الله عليه وسلم صلاة الضحى ماذا ماذا فتو ماذا ماذا نفتو تلي ينتو بذات ديكي رسول صلى الله عليه وسلم قول وفعل ثابتة في صلاة الضحى بابته. هنلا حديث أنس بن مالك رضي الله عنه رسول درحات ضحى النواس فتو دي ين ثابتة سي تلي رسول صلى الله عليه وسلم بيانجو جدي عموما حديث انس بن مالك يوم مجلس الرسول صلى الله عليه وسلم بيانجو جدي صلاه الضحى دراحت بلو يعني ثابته يعني من قاعد في مصلى حين ينصرف من الصبح حتى يسبح ركعتي الضحى حتى يسبح ركعتي الضحى يوم دراحت الرسول صلى الله عليه وسلم قول ذريه ثابته يعني ما نشغوا فجر النصر بعد بويبو يعني ما ذكر اسكار غريبو اتن حجند بويبو দুরাহাত গেন নোয়াসর ওজন্ত দুহান নোয়াসর ওজন্ত তে হে এড়ে মাঝে কোনো কথা বার্তা না হইব ইল্লা জিকির আসকার করিব কোরআন তেলাওয়াত করিব তিল আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবা জরিয়া গফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত আকতার মিন জাবাদিল বাহর যদি দরিয়া মাঝে ফানির ফেন ওয়া হে দুন গুনো ইল্লা আল্লাহ তাবারক ওয়া তাআলা ই মাফ করিব হর আলহামদুলিল্লাহ আরবি গুনে সালাত দুহা ফরিব আল্লাহ উলিয়ারে হতদিন খুশি গুজুম ফঞ্জেন দিরে ফরিব আল্লাহ খুশি গুজুম ইবা জরিয়া দি রাহসাবত ই আরগ হাদিস মাহানি মজে আশর হাত সাবত ই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইমা সারিহাত ফজিদিনলা সাবত আছে হাদিস মাহানি মজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমুল ফাতহ যে বছর মক্কার ফতহ গজে আশর হাত তুজবুল হর ইনা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফাতহ সাল্লা ثمان ركعات صبحت الضحى الرسول صلى الله عليه وسلم عام الفتح عشر ركعات قد ضحى النواس وجه إبا حديث رواه الجماعة يعني رواه الجماعة. عموما يا أخواني وأحبابي الكرام إن حديث عائشة رضي الله عنها حتى سرها ثابت كان النبي صلى الله عليه وسلم يصلي الضحى أربع ركعات ويزيد ما شاء الله سرحته فتو يتنارو بيشو فتو الله يزيد التوفيق دي دور لامبا غير فتو تري صلاة الضحى دي رحات فرنو جائز عشر رحات فرنو جائز سرحات فرنو جائز سرحات فرنو جائز يتنار بيش فرنو جائز المجال مفتو والله أعلم. تري وقت صلاة الضحى يبا يارغ التخواغي يعني بلولي بعده شروع يبو بلولي بعده يعني قيد رمحين يبا قاتل رخان الله سيد دروه جندو بلولي بعده ومكان رمان شب بانشكو ديريا تهي دروه بعده ইবা শুরু হইব নমাজ একবারে বিল আলে পর্যন্ত এটাই ইবা মাঝে ফরি ভারিব তাহলে সালাতুল আওয়াবিন হওয়ার দোয়া ইবা সালাতুল দোহা সালাতুল ইশরাক হিয়া সালাতুল দোহা ফিয়া ওলি ওয়াক্তিহা হিয়া সালাতুল দোহা ফিয়া ওলি ওয়াক্তিহা ইল্লা হাদিস মাদা আসছে বা হাদিস মাজে ইল্লা হাদিস মাহানি মাদা আসছে হাদিস এন্তো দিবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান গিয়ে মুসলিম মাজে সালাতুল আওয়াবিন হিনা তারমুদুল ফিসাল ইবা মুসলিম মাজে আসছে হাদিস সালাতুল আওয়াবিন আওয়াবিন নমাজ কত হন্নয়া জিবা বেল গরম হইলে জমল উড়স অকল গরম মাথাকে দেওয়া খুরিম মাঝে বালু গরম হইলে ফুরুয়া সাবাত হওয়া দে etuna maji for day ba en ho rasul sallallahu alaihi wasallam salatul awabin ti gari di tere salatul awabin manchi ho dua ma bay nil maghrib wal isha hadiyan galat kata allahu alam allahu alam tere bayan allah tabaarak wa taala ya ra on rabb gunore e salatul duha ibo fori wallahu li tawfiq dok ni jibadiyo arbayri zana jibullahu li are tawfiq dok inna hule ibadat inam maji bishi sobase bishi ajra se inda se কার মাঝে আল্লাহ তবারক ওয়া তাআলা বরকত দে সেহত দে আর কাম মজিদা সে খনকান বিজ বিয়া দে ইন দা আল্লাহ তবারক ওয়া তাআলা ইন জরিয়া সালাত দুহা ইন জরিয়া আল্লাহ তবারক ওয়া তাআলা এ খম গরি ফেলে ইন গা আল্লাহ বলে যাকাত বনে আল্লাহু আলাম আল্লাহ ইয়ারা ওয়া নারে বে গুনরে তৌফিক দুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত